খোদা নবীকে মিরাজে ডাকিয়া তীর শিরোজা দিল যে বলিয়া মুমিনের উপর করিল অর্পণ রহমতের বিধান এই মাহে রমজান মাগফিরাতের বিধান এই মাহে রমজান এই মাসে ইবলিশকে রাখা হয় বাঁধিয়া মুমিন হতে শয়তানকে জুদা করিয়া গো এই মাসে ইবলিশকে রাখা হয় বাঁধিয়া মুমিন হতে শয়তানকে জুদা করিয়া ও মুমিন মুমিনা শুনছো কি তোমরা ও মুমিন মুমিনা শুনছো কি তোমরা ফেরেশতারা সদা করে এলান রহমতের বিধান এই মাহে রমজান মাগফিরাতের বিধান এই মাহে রমজান দলে দলে মালাইকগণ ধরাই করে গমন রোজাদারের মুখ তারা করে যে গো দর্শন গো দলে দলে মালাইকগণ ধরাই করে গমন রোজাদারের মুখ তারা করে যে গো দর্শন তারা বলবে ওরে এ সুযোগ নাও ধরে তারা বলবে ওরে এ সুযোগ নাও ধরে বলছি আমরা আরস হতে মেহমান রহমতের বিধান এই মাহে রমজান মাগফিরাতের বিধান এই মাহে রমজান এই মাসে খোদা তালা রহিম সাজিয়া বলে চাওয়ার যা আছে তা নাও গো চাহিয়া গো এই মাসে খোদা তালা রহিম সাজিয়া বলে চাওয়ার যা আছে তা নাও গো চাহিয়া তোমরা চাহিবে যা পাইবে আজ তাহা তোমরা চাহিবে যা পাইবে আজ তাহা আমি যে দয়াল দাতা রহমান রহমতের বিধান এই মাহে রমজান মাগফিরাতের বিধান এই মাহে রমজান সারাটা দিন ভুক পিপাসা যারা সহ্য করে মুখে থাকে জিকির সদা কোরআনই পড়ে গো সারাটা দিন ভুক পিপাসা যারা সহ্য করে মুখে থাকে জিকির সদা কোরআনই পড়ে তবে ভয় করো না আছে খোদার ওয়াদা তবে ভয় করো না আছে খোদার ওয়াদা পরাবে তাজ ওই হাশরে ময়দান রহমতের বিধান এই মাহে রমজান মাগফিরাতের বিধান এই মাহে রমজান নেক কাজ করবে তুমি যত এই মাসে তে খোদা তারে বাড়িয়ে দেবে সত্তর গুণে তে গো কাজ করবে তুমি যত এই মাসে তে খোদা তার বাড়িয়ে দেবে সত্তর গুণেতে এমডি মেহবুবের আরমান ও দয়াল রহমান, এমডি মেহবুবের আরমান ও দয়াল রহমান, ডান হাতে দিও আমলে মিজান রহমতের বিধান, এই মাহে রমজান মাগফিরাতের বিধান, এই মাহে রমজান বরকতের বিধান, এই মাহে রমজান।